বেহেশতি আভায় দীপ্ত পশ্চিম গগনে এক ফালি চাঁদ দেখে মুমিন হৃদয় আজ পুলকিত। কিন্তু কেন? ও চাঁদ যে বয়ে এনেছে এমন একটি মাস, যে মাসে আছে ভরা রহমত বরকাত আর মাগফিরাত, যে মাস ধুয়ে মুছে দেয় মুমিন জীবনের সমস্ত পাপ ও তাপ। আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়। আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়। রহমতের ধারা নিয়ে এলো রমজান, এলো রমজান, পাপি তাপিদের ধুয়ে মুছে করতে পুণ্যবান, করতে পুণ্যবান। শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করলো বিকল, শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করলো বিকল। ওরে দেবে না দেবে না ছেড়ে এ দুষ্ট কমিনায় কে দেখিবি আয়, আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়। আল্লাহ এসে বলবে নো ফেরেশতা দেখো বান্দাদের, দেখো বান্দাদের, রং বেরঙের খাবার রেখে সিয়াম কার খাতের, সিয়াম কার খাতে, আমি সেই রোজার নেকি নিজেই দেব কোনোই হিসাব না রাখিব, আমি সেই রোজার নেকি নিজেই দেব কোনোই হিসাব না রাখিব। দিতে পারবি না পারবি না তোরা ছেড়ে দে আমায় কে দেখিবি আয়, আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়। ওরে ইচ্ছা করে একটি রোজা ছাড়বে যে এই দিনে, ছাড়বে যে এই দিনে, পাবে না তার পূর্ণ নেকি কবু এ জীবনে, কবু এ জীবনে, ফরজের নেকি সুন্নাতে পাবে এক ফরজ সত্তর গুণ হবে, ফরজের নেকি সুন্নাতে পাবে এক ফরজ সত্তর গুণ হবে। কদর রাতের বন্দেগিরি নেকি সহস্র মাসের পায় কে দেখিবি আয়, আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, আয় রে তোরা আয় ওরে মুমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখিবি আয়।